Allahu Allahu Allahu Allah. Alhamdulillahi Rabbil Alameen. والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد মানুষ মারা যাওয়ার পর যে সব আমল বাকি থাকে কিংবা যে সব কারণে সে উপকৃত হয় এ সম্পর্কে কয়েকটি হাদিস গত দর্শে পেশ করা হয়েছে আজকে এই বিষয়ে আরেকটি হাদিস হাদিসটি একটু লম্বা আর এই হাদিসের দর্শে হচ্ছে এই দর্শ সংক্ষিপ্ত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন كنا عند رسول الله صلى الله عليه وسلم في صدر النهار فجاءه أقوام حفاة عراة مجتاب النمار أو العباء متقلد السيوف وليس عليهم أزر ولا شيء غيرها عامتهم من مضر بل كلهم من مضر جليل بن عبد الله رضي الله عنه বলেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিনের শুরুতে বসেছিলাম এমনি মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সংখ্যক লোক আসলেন যাদের পায়ে জুতা ছিল না পরনে কাপড় ছিল না থাকলেও তা মানে অবশ্যই থাকবে শত টাকার মতো কিন্তু গ্রহণযোগ্য কাপড় না বলছেন হুফাত রুআত রুআত নয় রঙ্গ আর হাফিন হুফাত নগ্ন পাই কিন্তু বলছেন মুজতাবিন নামা আবু আল আবায়া আবা নামার মানে এক প্রকার কাপড় যেগুলো সাদা কালো মিশ্রিত রেখা থাকে বস্ত্র আছে কিন্তু এটা কেমন ছিড়া করা আর কি আঁকি দিতে হবে মুতাকাল্লিদি সুয়ুফ তারা সবাই তরবারি তাদের গোড়ায় বাধা ছিল এখনো দেখবেন ইয়ামান বা বিভিন্ন জায়গায় এরকম হারের মতো করে গোড়ায় তরবারি রাখে বলছেন ওলাইসা আলাইহিম উযরুন ওয়ালা শাইউন গায়রুহা এছাড়া এই যে বস্ত্র এই বস্ত্র ছাড়া অন্য কোনো কাপড় ছিল না ইজার ছিল না লুঙ্গি লুঙ্গি ছিল না বলছেন আন্নাতুম মিন মুদার এসব লোকজন মুদার গোত্রের বলছেন না বরং মানে বেশিরভাগ পরে বলছেন না বরং সবাই মুদার গোত্রের লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দেখলেন ফাতামা'ara وجه رسول الله صلى الله عليه وسلم لما رآ بهم من الفاقة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে তার চেহারা মুখমণ্ডল পাল্টে গেল কারণ তারা হচ্ছে ভুগা দরিদ্র কত দরিদ্র উদ্ধারিত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গেলেন তার বাড়িতে ঘরে ঘরে প্রবেশ করে বের হলেন এসে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন আজান দেওয়ার জন্য আজান দেওয়া হলো আর নিয়মিত জোহরের সালাত পড়া হলো তারপরে সুন্না সাইদা মিম্বারান সগীরান ছোট মিম্বারে উঠলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বার ছিল না আর এরকম মঞ্চ ছিল না মিনাসসা আমরা বাংলায় কি বলি মঞ্চ হ্যাঁ মঞ্চ আর আরবি হচ্ছে মিনাসসা ওই মিনাসসা বিকল্প রূপ হচ্ছে মঞ্চ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরবি বুঝেন আরব শব্দ কি তারা বলেন লিনাসা, আর আমরা বাংলায় বলি মঞ্চ, কাছাকাছি না এক দুই শব্দ না অনেক শব্দ আছে বাংলায়, আমরা বাংলা শব্দ বলি কিন্তু আসল শব্দ হচ্ছে আরবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বর ছিল আল্লাহর গুণগান বর্ণনা করলেন, আল্লাহর প্রশংসা বর্ণনা করলেন আর বললেন فَإِنَّ اللَّهَ أَنزَلَ فِي كِتَابِهِ اللَّهُ پاک تا کتاب نازل کرشن يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ اے لوگ شکل تمرا اوئی شتا کی تمہا دیر رب کی بھائے کرو جنی تمہا دیر کے سشتی کرشن ایک ہی پرانی تھے کے وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا আর তিনি ওই প্রাণ থেকে ওই একই প্রাণী থেকে তার যুগল সৃষ্টি করেছেন অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম আর মূলকে আদম আলাইহিস সালাম। ওবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এই দুজন থেকে অনেক পুরুষ আর নারী ছড়িয়ে দিয়েছেন। তাহলে মানুষের মূল হলেন আদম আলাইহিস সালাম, আর ওখান থেকে হাওয়া, তারপরে এই দুইজন থেকে পৃথিবীতে কত কোটি কোটি মানুষ এসেছে আর আসবে আল্লাহ আলম আল্লাহ জানে। ওবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যার নাম নিয়ে তোমরা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করো, একজন আরেকজনকে চাও, ওয়াল আরহাম আর আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রেও তোমরা আল্লাহকে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক কঠোর করবে না, আত্মীয়তার সম্পর্ক বেশি মানে আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব বেশি বিধায় ওয়াল আরহাম আত্মীয়তার সম্পর্কের কথা আলাদা করে উল্লেখ করেছে। ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তোমাদের নিগহবান তোমাদের রকিম তোমাদের পর্যবেক্ষক। এই একটি আয়াত পাঠ করলেন আর আরেকটি আয়াত পাঠ করলেন সূরা হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, হে ইমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে, আর সকলের উচিত যে ভেবেচিন্তে দেখবে আগামীকালের জন্য সে কি পেশ করছে। আর আগামীকাল হলো আজকে শুক্রবার, কালকে শনিবার, এই আগামীকাল না আসল আগামীকাল, আমরা এটা সবাই বুঝি তাই না, কোন আগামীকাল এ আমার ওইটাই হচ্ছে আসল আগামীকাল। বর্তমানে যেসব দিন এই হিসেবে দিন ঠিক অসুবিধে একটা তো আমরা বলি কাল পরশু সা, কিন্তু এটা সব মিলে একই জীবন, সব মিলে কি একই জীবন দুনিয়ার জীবন, আর আরেকটা জীবন আছে ওটা হচ্ছে আগামীকাল, ওটা হচ্ছে আখিরাতের জীবন। বল দেনগো নফসু মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে সব সময়। তাই ইমাম সাহেব খতিব সাহেব যখন বক্তব্য রাখবেন দেখবেন শুধু বারবার ওইটি ওয়াত্তাকুল্লাহ, যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে আপনি বাজিক তো হাফেজুল কোরআন অথবা আলিম, ভিতরে হচ্ছে হিংসা, ভিতরে ভিতরে দুর্বিষন্ধি ভরা, যদি আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে ভিতরে থাকবে পাক, তাই মনের দিকে সকলকে খেয়াল রাখা দরকার। ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওরিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকান না, তোমাদের আকৃতির দিকে তাকায় না, আল্লাহ পাক তাকান তোমাদের আমলের দিকে, তোমাদের মনের দিকে। অনেকে বলে শুধু মনের দিকে দেখে না, মন এবং আমল উভয়টার দিকে দেখা। আপনি শুধু বললেন আমার মন ঠিক আছে কিন্তু আমল ঠিক নেই, হবে? যে বলে আমার মন ঠিক আছে কিন্তু আমল ঠিক নাই, ওর যা একটা শয়তান। যদি তোমার মন ঠিক থাকে তাহলে তোমার আমলও ঠিক থাকবে। এই সকলকেই মনের দিকে হেফাজত করা দরকার, মন পাক রাখবেন হিংসা বিদ্বেষ, কারণ অনেক সময় আছে হিংসার কারণে আরেকজনের উপর দুজন লেগে যায়। আছে না, এখানে যারা বসে সব সমান না, আমিও সমান না আপনিও সমান না, ঠিক না? কার মনে কি আছে জানে কি? আল্লাহ। কিন্তু আমাকে সবসময় আমার মনের হেফাজত করা জরুরি, যে আমার কাজ। আর ওদের কাছে চাইবে আল্লাহ মাইনি আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া প্রমাণিত, হে আল্লাহ আমি তোমাকে তোমার কাছে হিদায়াত চাই। আপনি দোয়া করেন আলেম দেওয়ার কাছে, মানে হলে কি বেশিরভাগ হওয়া উচিত, হ্যাঁ, হিদায়াত। এই ফরজ সালাত বা যে কোনো সালাত আপনি যখন করেন হিদায়াতের দোয়া করি আমরা, কিন্তু আমরা বুঝি না তো, মন থেকে বলছি না তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিরাতাল মুস্তাকিম তো বলেন, এটা ওটা তো আছেই, এছাড়াও প্রমাণিত আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি তোমার কাছে হিদায়াত চাই, ওয়াত তাকওয়া তাকওয়া চাই, তাকওয়া তাকওয়া আল্লাহর ভয়। আর আত্মকা আল্লাহর ভয় মানে আল্লাহ যেসব বিধান আপনার উপর ফরজ করেছেন ওগুলো আপনি পালন করবেন, আর যেগুলো করতে নিষেধ করেছেন ওগুলো থেকে দূরে থাকবেন, এ হলো তার মানে তাকওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফ, আরেকটা হলো আফাফ, সতীত্ব, নিজের সতীত্ব রক্ষা করা, মুখের হেফাজত জরুরি, হাতের হেফাজত জরুরি, পায়ের হেফাজত জরুরি, নাকের হেফাজত জরুরি, এগুলো সব জরুরি, এগুলো সব ইফফতের অন্তর্ভুক্ত, সতীত্বের অন্তর্ভুক্ত। বলো আসা আর আরেকটা হচ্ছে গিনা ধন, অন্য থেকে অমুখাপেক্ষী থাকা। অনেক মানুষ আছেন বড় কোটিপতি কিন্তু মিসকিন গরিব, আপনি কি বলেন এরকম আছে না? নাই, আসলে কোটিপতি ভালো হয় কিন্তু মিসকিন গরিব, পয়সা তো কামায় ঠিকই কিন্তু মন করি না, কিছুই নাই, হায় রে হায় রে কিছুই নেই, শুধু বড় বড় লোকের দিকে দেখায়, নিচের দিকে দেখায় না। ও হচ্ছে কোটিপতি, ও সাত লাখ মন, তো আমিও নয় লাখ, এটা কোনো হলো? যাদের যারা এরকম করে তাদের পেট ভরা। আপনারা সবাই চেষ্টা করবেন তৃপ্ত থাকতে, তৃপ্ত থাকতে, পেট ভরা থাকবে, কথা বুঝতে পারছেন? আপনি শুধু বড় মেয়ের দিকে তাকান, আপনার পেট ভরা নাই, আপনি মিসকিন, আস্তাগফিরুল্লাহ আলী, একদম ফকির। যার মন গরিব সে হচ্ছে একদম ফকির, টাকা হলো ফকির। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লাইসাল গিনা কাসরাতিল আরাব ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, বেশি বেশি সম্পদ হলে মানুষ ধনী হয় না, ধনী হয় সে যার মন হয় ধনী। সুবহানাল্লাহ, একমত আর দুইমত আপনারা, আমার কথা না আমার নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনারা বাস্তবে দেখবেন, বাস্তবই দেখেন, কোনো কোনো গরিব আছে মাশা আল্লাহ গরিব কিন্তু মন ধন, তার মন ধনী। আর বাস্তবে যে গরিব আরেকজনের কাছে হাত পাতায় না, আল্লাহ পাক তাকে যা দিয়েছে এতে এতে সে সন্তুষ্ট থাকে, যা পেয়েছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বড় জিনিস। অনেক পেলেন নাই, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে ভবিষ্যৎ বলেন তো আসল ভবিষ্যৎ এই দুনিয়া না আখেরাত? আসল ভবিষ্যৎ আগে বললাম কি ভবিষ্যৎ? কালকে আজকে তুমি দেখছো মাশাআল্লাহ আমার অনেক সম্পত্তি সম্পত্তি, যদি আল্লাহ চায় মুহূর্তের ভিতরে তোমার সব সম্পত্তি নিয়ে ছিনিয়ে নিয়ে যাবে, সত্য না মিথ্যা? এরকম আছে কিনা? কত গরিব মেয়ে আছে, এক বছর আগে গরিব, এক বছর পর মাশাআল্লাহ টাকার মধ্যে অনেক বরকত হয়ে গেছে, কামাইয়ের মধ্যে অনেক বরকত হয়েছে। তাই মনে রাখবেন, বড় দোয়া করবেন রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি তোমার কাছে হিদায়াত চাই, তাকওয়া চাই, সতীত্ব চাই, আফাফ চাই, ইফফত চাই, আর গিনা চাই। গিনা মানে অন্য, তুমি ছাড়া অন্য ব্যক্তির কাছে যেন আমি হাত না পাতাই, এরকম তৌফিক চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খায়রুর রিজক আল কিফাফ, সর্বোত্তম রিজক হচ্ছে কিফাফ, অর্থাৎ চেনি নিজে খেতে পারে, বাচ্চাদেরকে খাওয়াতে পারে, আরেকজনের কাছে হাত পাতাতে হয় না, এটা হলো সর্বোত্তম রিজক। বললেন নিজে বড় বিল্ডিং বানাবে, এটা সর্বোত্তম রিজক না? এই বড় বিল্ডিং অথবা বড় কোটিপতি হয়ে দেখবেন শান্তি নাই, শান্তি নাই, অশান্তি আর অশান্তি। আর সে অল্প কামা, অল্প বাচ্চাদেরকে খাওয়া, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ, আর শান্তি আর শান্তি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সবাইকে ভাবা উচিত আগামীকালের জন্য কি প্রস্তুত করছে, আর আগামীকাল বলতে কোন কাল? আখের, এটা হচ্ছে আসল আগামীকাল। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আবার বলতে ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ জানে তোমরা যা করো। আপনি হয়তো একজনকে ধোকা দিলেন, মনে হচ্ছে আরেকটা, আল্লাহ জানে কি আপনার সংবাদ, কে কি করছেন না করছেন সব আল্লাহ জানে। আপনি আপনার কজিনকে বললেন আমি এরকম, কিন্তু ভিতরে আছে চুর, হয়তো কজিন জানে না কিন্তু রব জানে কিনা, এরকম একজন দুইজন নাকি? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আর কফিল ছাড়াও আপনাকে একটা মানুষ বিশ্বস্ত মনে করলো, কিন্তু আপনি হচ্ছেন ঘাতক। তাই প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে যে রোগ আছে সেটা আমরা বুঝি, নিজের রোগ ওটা দূর করার চেষ্টা করি, রবের কাছে বলি আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা মুলা, হে রব তুমি আমার নফসকে, আমার আত্মাকে তুমি তাকওয়া দাও, আর আমার আত্মাকে তুমি পাক করো, কারণ তুমি হচ্ছে সর্বোত্তম পাককারী। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। তাহলে দেখা যায় এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, এটা তো প্রসিদ্ধ, থাব্বিত কলবি আলা দীন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, হে অন্তরের পরিচালক তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর পরিচালিত করো। বলছেন বাংলা তো বলতে পারে, আরবি জানে না বাংলা, বুঝা গেল অন্তরের দিকে সবসময় খেয়াল রাখা দরকার। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون তোমরা তাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ আমাদেরকে বলছেন তাদের মতো হয় যারা আল্লাহকে ভুলে গেছে, তারপরে আল্লাহ তাদেরকে তাদের নিজ থেকেই ভুলিয়ে দিয়েছেন, নিজের ব্যাপার থেকেই আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন তাদের কাজ অনুযায়ী। মানে আমাদের আসল উদ্দেশ্য কি হবে? আখরাত, সত্য না মিথ্যা? এখন আমি যদি আমার আখিরাত যেটা আসল ব্যাপার ওকে যদি আমি সেই আসল উদ্দেশ্য সফল হওয়ার জন্য যদি আমি চেষ্টা না করি তাহলে তো সব বেকার, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া কয়েদের জিন্দগি খাবেন যা পড়েন তারপরে কই মত। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইবনু আদম মালি মালি وهلك الا ما اكلت فافنيت او لبست فابليت او تصدقت فامضيت আদম সন্তান বলে আমার মাল আমার মাল আমার সম্পদ আমার সম্পদ আমার টাকা আমার পয়সা, আরে তোমার তো তাই যা তুমি ফেলে আর নষ্ট করলে, তুমি যা পড়লে কোরআন পড়লে ওটা হলে তোমার, যা আমরা খাই ওটা আমার আমাদের, যা পড়ি ওটা আমাদের, আর একটা গুন্ডা যা সদকা করি আর আল্লাহর দরবারে রাখি, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের। বলেন সুবহানাল্লাহ, যা খেলেন আমার, যা খেলাম আমার, যা পড়লাম আমার, যা সদকা করলাম আর আল্লাহর কাছে রাখলাম ওইটা হচ্ছে আমার, আর বই বাকি ভাবি ফুলুস জমা করে করে করে বুড়ো হয়ে গেছি, উনি একটা লোক বুড়া অসুস্থ, বাড়িতে মোটামুটি সম্পত্তিও মৌজুদ, অন্য আরো আছে পথ, বিদেশে আসার মতো না, তবুও দাঁড়া চাপতে চায় না, মুঙ্গের ছোট মুখ, এখন তো কিরকম দুনিয়া, চল্লিশ বছর হয়ে গেলে 40 বছর তারা নাকি আল্লাহর দিকে রুজু করতেন, দুনিয়াতে ছেড়ে দিতেন, এরকম ছিল। আর আমাদের কি অবস্থা বলেন তো? বেশিরভাগ রুজু থাকতেন আল্লাহর দিকে। আর আমাদের অবস্থা কি? 40 বছর সিদ্ধি যত মত করি তত দুনিয়ার দিকে দাবো মারা বেশি, সঠিক না ঠিক আছে। বুঝা আমি এমন জোয়ান, আচ্ছা বলেন তো খামজিন সিদ্দিন আপনি জোয়ান হবেন? হবেন আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ ইসলামের অবস্থায় কারো একটা দাড়ি পাকে আল্লাহ পাক এর বদলে তার জন্য একটি নেকি লিখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি পাকা হচ্ছে নূর আলো, অতএব কেউ যদি চায় তার আলোটা ছিনিয়ে দিন ছিনিয়ে নিক। তাই তুমি বয়স্ক হয়ে গেছো আলহামদুলিল্লাহ, তোমার বাপ চলে গেছেন, তোমার দাদা চলে গেছেন, তোমার বড়রা চলে গেছে, তুমি যাবে, তুমি সিদ্ধিন জানা হামসিন জানা, তুমি কি মনে করো আবার সালাদিন জানা হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে সেদিকে খেয়াল রাখবেন, আসল জিন্দেগি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসুহুম, যারা আল্লাহকে ভুলে গিয়েছে আর তাদের নিজ ব্যাপার আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন, তোমরা ওদের মতো হয় না, ওরা হচ্ছে ফাসিক। এরপরে বললেন জাহান্নামী আর জান্নাতি সমান না, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা তারাই হচ্ছে সফল। তাই আমাদের সকলকে সফল কাম হওয়ার চেষ্টা করা দরকার, আমরা যেন সফল হই, দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। আপনি দুনিয়াতে আছেন আরেকটা জানি আমরা গভীর মুনা দিয়ে এলে এক হাজার কত বুঝি যারা অসুস্থ হয়। আমি যা মনে করি এটা হচ্ছে নিয়ম না, অসুস্থ হওয়াটা ঠিক নিয়ম আহারতের কথা স্মরণ হয়। দুনিয়ার মহব্বত কমে অসুস্থতা হলে, চাই জোয়ান চাই বুড়ো চাই এই যারা অসুস্থ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করেন, এটা আপনি বলবেন, এটা আল্লাহর কাছে চাইবেন। কিন্তু আল্লাহ আপনি আল্লাহর জাতির প্রতি অসন্তুষ্ট হবেন না, কারণ আপনি অসুস্থ হয়েছেন, আপনার এই অসুস্থতার কারণে রব্বুল আলামিন আপনার গুনাহটা মাফ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন তখন আপনি নিঃসব অবস্থায় মারা যাবেন, আর যখন অসুস্থ হয় মানুষ তখন অটোমেটিকলি আল্লাহকে ডাকে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, إذا مريض العبد أو سافر كتب له ما كان يعمل صحيحا مقيما من نجلي رقاقانته كنبا صفر تحكي صفر قرية الله باك تحكي سستو وسطا جيشوف عبادت قرطو تبا باليت تحكي جي وسطا جي مام عبادت قرطو وي بغي الله باك تحكي صواب دان قرن مالي وسستو هيتا عجل متى يوان قرطو بشتا দাঁড়িয়ে পড়তে পারে না, বসে পড়বে, বসে পড়তে পারে না, শুয়ে পড়বে, যে অবস্থা আছে ইশারা দিয়ে নেওয়া পড়ে, কিন্তু নওয়াজ মাফ নাই। মামলা কি ভাই, অনেক মুসলিম বলে আমার কাপড় পাক নাই, এই পাক নাই, সেই পাক নাই, পাকলামি করলে হবে না, একদিন মরতে হবে। তোমার উন্মাদনা উন্মত্ততা পাগলামি তুমি দূর করো, আসল যে জিন্দগি ওই জিন্দগিকে স্মরণ করো। আমরা সবাই আলহামদুলিল্লাহ মুসলিম, যারা নিজের জীবন বুঝে ওরা হচ্ছে বুদ্ধিমান আকিল, আর যারা নিজের জীবন বুঝে না ওরা বুদ্ধিমান না পাগল। আপনারা হয়তো কিছু না কিরকম পাগল বললেন, যে আপনি এক রিয়াল কামাই করেন, কত পয়সা কামাই করেন, পয়সা কামাই করে যদি নিয়মতান্ত্রিক খরচ করেন আপনি হচ্ছেন বুদ্ধিমান, আর পয়সা কামাই করে যদি অহেতুক ব্যয় করেন আপনি বুদ্ধিমান না জ্ঞানহীন, জ্ঞানহীন থাকুন, সত্যি না মিথ্যা। আচ্ছা দেখেন তো, আপনি 100 রিয়াল আনলেন কামাই করলেন, পয়সা পরে রেগে গিয়ে আগুন দলিয়ে দিলেন, 100 রিয়াল জ্বালিয়ে দিলেন, আপনাকে কি বলা হবে? বুঝেন না আপনারা, আসল জিন্দগি দুনিয়া আমাদের আখরাত, আখরাতের জিন্দগি শুধু কেন বুঝতে পারছ বলি, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর ইমানদার, মুহাম্মদ রাসূলুল্লাহ এক নম্বর ইমানদার, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আনছি না আমলে, মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা আনছি না আমলে, তো আমি কিরকম বুদ্ধিমান হলাম? এই আকলমন্দ হওয়ার চেষ্টা করা দরকার সকলকে। লা তাকুনু كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون جنتي جهنم شغلنا جرى جنتي هو بطريقة الشفر دنيا الشفر وآخرة الشفر قال الله كجامل دعوة يا الله من أمد الشغل في جنة بني الله الله تمي أمد الشغل في جنة القدس جرى توفيق دام الله تمي أمد الشغل في جنة القدس جرى توفيق دام جهنم تك نجات دام جهنم تك نجات دام جهنم تك نجات دام أتي آيات من بعد قومي الله رسول صلى الله عليه وسلم قول لن ويجي كيشي سنكو قوري بلو كيس جرى نظر سرانا جدا قوري بلو كيرا برا كابور بروني পায়ে জুতা নাই, পরনে ভালো কাপড় নাই, কোন রকম কোন রকম কাপড় ছেড়ে দেওয়া কাপড় পরনে অবস্থা আসছে, ভোগা অবস্থা, নাঙ্গা অবস্থা। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দুটি বা কয়েকটি আয়াত পাঠ করে এখানে তারপরে বলছেন, তাসাদ্দাকু ক্বাবলা আন ইউহালা বাইনাকুম ওয়া বাইনাস সাদাকা, তোমরা সাদাকা করো, এমন এক সময় আসবে সদকা করার তোমরা করতে পারবে না, তোমাদের মাঝে আর সদকার মাঝে ব্যারিকেড সৃষ্টি হয়ে যাবে, বাধা সৃষ্টি হয়ে যাবে। তার মানে উল্টা, মুদির আগে আগে দূরে সরে থাকো, যে মুদির পরে সোফা করতে পারবেন আপনি। বলছেন তাসাদ্দাক রাজুল মিন দিনারিহি মিন দিরহামিহি মিন সাউবিহি মিন সাই দুবুহি মিন শাগীরিহি মিন সাই তামরিহি। যেন মানুষ তৌফিক মোতাবেক, তার তৌফিক আছে, সে তার দিনার থেকে সদকা করুক, তার দিরহাম থেকে সদকা করুক। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা, দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। সে তার কাপড় দিয়ে সদকা করুক, সে তার গম থেকে সদকা করুক, জব থেকে সদকা করুক, খেজুর থেকে সদকা করুক, অর্থাৎ নিজের তৌফিক মোতাবেক সদকা করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। আর বললেন, এমনকি বললেন, ওলা ইহকিলান ইহকিরান আহাদুকুম শাইআন মিন আস-সাদাকা, তোমাদের কেউ যেন বিন্দু মাত্র হালকা সদকা কেউ যেন তুচ্ছ না ভাবে। তাহলে আপনার তৌফিক একরিয়া আলহামদুলিল্লাহ, ঠিক না? আপনি বেশি তৌফিক এক কোটি না বে মুশকিল। ওই লোকটি সে কোন রকম আনে আর খায়, আর এর থেকে কিছু বের করে এক মুষ্টি চাও। পূর্বে আমরা বাল্যকালে দেখেছি মসজিদগুলিতে, এখনো হয়তো আছে বিভিন্ন জায়গায়, ওই মসজিদে অথবা মক্তবে ওই মুষ্টি চাউল একটা পাত্র থাকতো, ওখানে সবাই জড়ো করতো মুষ্টি চাউল। অথবা বাড়িতে বাড়িতে সবাই এক মুষ্টি চাউল প্রত্যেক দিন ঘুম থেকে উঠি একটা পাত্রে জড়ো রাখতো, জড়ো করে মাসের শেষে ওইটা নিয়ে মসজিদ দিত। আপনারা দেখেছেন কিনা? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, একটা মানুষের কোন রকম আনে আর কোন রকম খায়, সে এক মুষ্টি চাউল বের করেছে। আর তোমাকে আল্লাহ পাক সুস্থ কোটি কোটি টাকার মালিক, মাত্র 1000 টাকা, 1000 রিয়াল। খবরদার, গরিবকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনি আপনার অবস্থা, পূর্বেকার অবস্থাকে স্মরণ করবেন। পয়সা হয়ে গেছে অনেকে বলে কি মনে করো, আমার বাপ ধনী, দাদা ধনী, একদম পর্দানা 14 কোটি ধনী, এগুলো আছে কিনা এরকম? সত্য না বলতে আল্লাহ, এখানকার যারা রাষ্ট্র পরিচালক এদের পূর্বসূরীদেরকে একটু খেয়াল করে দেখবেন কি ওরাই কি অবস্থা ছিল। এখানকার কথা বলছি, দেখা যাবে উপরে কত। এখানে আমি জানি বর্তমানে ওই যে বিনকার রাজি, আল্লাহ জানে তার কত টাকা আছে, নিজে হয়তো বলতে পারে না। যদি আরো যেসব ব্যাংক রয়েছে আর রাজি ব্যাংকের সাথে এইসব ব্যাংকের কোন তুলনাই হবে। শেখ সুলেমান আলিম মানুষ, মাশা আল্লাহ প্রসিদ্ধ, আল্লাহ তাকে এত দিয়েছে। তারা অবশ্য শুধু সৌদিতে নয়, বাইরের বিশ্বেও তাদের কাজ আছে। আমার তো আমি যা জানি আল্লাহ দিনের খেদমত অনেক কিছু করছে তারা, আলহামদুলিল্লাহ। আগে কিন্তু গরিব ছিল মানুষটা, তেমন ধন ছিল না, আমরা হয়তো কিছু কিছু জানেন না, আগে তেমন ধন ছিল না। এই যে এই উনায়দা একটা স্বর্ণের মানে স্বর্ণ কোম্পানির মালিক, একটা গরিব ছিল, বর্তমানে কত বড় ধনী। এই উনায়দা সবার বড় স্বর্ণের দোকান বা কোম্পানির মালিক, যেটা উনায়দার কথা বলছি, বুঝে দেখুন। আগে গরিব মিসকিনের মতোই ছিল, কোন রকম এদিক সেদিক করে হয়তো স্বর্ণের দোকান মালিক ছিল আর কি, ওর মা সম্পর্কে না কার সম্পর্কে শুনেছি এরকম। খবরদার কেউ যেন না বলে আমার যুদ্ধ গোষ্ঠী বড় ধনী, না আমি আবার কেউ এরকম বলবেন না। যদি হয় বলো আলহামদুলিল্লাহ, বড়াই করবেন না, বড়াই কিছু নেই, বড়াই চলে না। আল্লাহ পাক বড়াই করার অধিকারী যিনি, তিনি হলেন কে? আর কেউ বড়াই করার অধিকারী না, কারণ তুমি তুমি না, তোমাকে তুমি যা পেয়েছ প্রত্যেকে পেয়েছ, আল্লাহ তোমাকে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার তৌফিক মোতাবেক, তোমার টাকা আছে, দিনার আছে, দিরহাম আছে, কাপড় আছে, জব আছে, গম আছে, খেজুর আছে, যাই আছে দাও, বিন্দুমাত্র সদকা কি তোমরা তুচ্ছ ভাব না। এই জন্য অন্য রেওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান মিনাল মা'রুফ শাইআন ولو ان تلقى اخاك بوجه طليم তুমি যে কোনো নেক কাজ শুরু ভাব না, তুমি যদি তোমার ভাইয়ের সাথে খুশ চেহারা আনন্দিত চেহারায় সাক্ষাৎ করো, একেও তুমি তুচ্ছ ভাব না, কারণ আনন্দিত খুশির চেহারার সাথে আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করা এতেও রয়েছে সদকা। সুবহানাল্লাহ, কিন্তু এখানে আবার বুঝতে হবে সবসময় কি যেমন একটা মানুষ ব্যস্ত, সবসময় আপনার সাথে হাসি মুখে কথা বলতে পারবে, অথবা একটা মানুষ অসুস্থ, তো আমাদের সকল খেয়াল রাখতে বদ্ধারণ থেকে বাঁচতে হবে। বদ্ধারণ কিন্তু অত্যন্ত খারাপ, বদ্ধারণ অত্যন্ত খারাপ। আমি এখানে বসি 10 বছরের আগের অবস্থা বর্তমান বেশি আছে কিনা, বয়সও বেশ কম, স্বাস্থ্য বেশ কম, আর কাজকর্মেও বেশ কম, এলমেও বেশ কম, আমলেও বেশ কম, দায়িত্বশীলতা বেশ কম। এই 10 বছর আগের হিসাব যদি এখন করার আমার সাথে হবে, অথবা আমি যে আপনার ব্যাপারে এরকম করি ধারণা হবে, বুঝতে হবে, অথবা 20 বছর আগে, আমি তো এখানে অনেকদিন যাবো, 25 বছর আগে, 25 বছর আগে একটা লোক আমার কাছে ছিল, ও আগের মতো এমন সাথে আচরণ করতে হবে, এটা বুঝতে হবে। বয়সের সাথে সম্পর্ক, দায়িত্বশীলতা বা কাজের সাথে সম্পর্ক, তাই আমি চাই আপনি, আমি একটু উদাহরণ দিলাম কি আমার সাথে আমার ব্যাপার। তো বদ্ধারণা থেকে বাঁচাও জরুরি, মানুষের সাথে সদ্য হওয়ার প্রমাণ দেওয়া জরুরি, কিন্তু আপনাকে দূরে থাকতে হবে বদ্ধারণা থেকে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দেখলেন যখন লোকজন যখন সদকা পেশ করছে না, তার চেহারার মধ্যে যেমন রাগ পরিলক্ষিত হচ্ছে, বুঝা ভাব চেহারা, আমি বললাম তুমি কিছু দিন এরকম হয়েছে, তিনি তো মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ কি না, যদি মানুষ না হন তাহলে বলে লিখেন পাপ হাত্তা বানা ফি ওয়াজহিহি আল গাযব। সাহাবায়ে কেরাম যখন টাকা পয়সা বা সদকা দিতে একটু বিলম্ব করছেন, অনেক সময় দেখেন না, আমি বলি প্রশ্ন আছে প্রশ্ন করে না, ঠিক না, একজন শুরু পরে খালা হাত হাত তুলে হাত তুলি, পুরুষ এরকম না, তোমার প্রশ্ন আছে ভাই পরে তো সরানো মানুষের স্বাভাবিক। সদকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন, সবাই ভাবছেন কি দিবেন কি না, অথবা তো অভিজ্ঞ নাই, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বানা ফি ওয়াজহিহি আল গাযব, নবীর চেহারার মধ্যে গাযব স্পষ্ট হলো, গাযব মানে কি রাগ। এমনি মুহূর্তে একজন আনসারী সাহাবী তিনি নিয়ে আসলেন বিসুরাতিন মিন বরাক ওয়া ফি রিওয়ায়াতিন মিন ذهب حتى كاد كفه تعجبا, এক আনসারী সাহাবী ওয়ালিদ মারি চাঁদির দিরহম অথবা দিনার এক থলে নিয়ে আসতেন বা একটা স্তূপ নিয়ে আসতেন হাতে করে, এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন, আর বললেন ইয়া রাসূলুল্লাহ আলী ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথে। ওই এক আনসারী সাহাবী সবার আগে এই সাদাকা পেশ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হাতে থালুকে করে কিছু চাঁদি দিনার বা দিরহাম নিয়ে আসলেন, এনে বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা হলো আল্লাহর পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে নিলেন, তারপরে অন্য সব সাহাবা এই সাহাবী দাঁড়িয়ে এটা পেশ করলেন, তারপরে দাঁড়ালে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়িয়ে কিছু দিলেন, ওমর দাঁড়ালে কিছু দিলেন, মুহাজিরিন আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই কিছু কিছু দিলেন নিজ নিজ তৌফিক মোতাবেক। তারপরে সুন্নাত তাবা আন-নাস ফি সাদাকাত, লোকজন এসে এরকম দাওয়া হয়ে এবারে সাদাকা শুরু হয়ে গেছে। তো কেউ যেমন দিনার এনে দিয়েছে, কেউ দিরহাম এনে দিয়েছে, কেউ এইটা কেউ এইটা, ওমিন লি ওমিন লি। বলছে হাত্তা রাআইতু কাওমাইন মিন তাআমিন ওয়া থিয়াব, এমন কি আমি দেখছি কাপড় এবং খাবারের দুটি স্তূপ হয়ে গেছে, বড় বড় স্তূপ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এনে এরকম সাদাকা করেছে। সুবহানাল্লাহ। এরপরে হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাল্লালু কাআন্নাহু মুযহাব, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমরা বুঝি না একটা মানুষ কালো, একদম কালো, সে যদি খুশি হয় না মাশাআল্লাহ খুব ভালো লাগছে, আমরা বলেন কিনা? আচ্ছা, আরেকটা মানুষ খুবই ফর্সা, রং একদম মজবুত কিন্তু চিন্তিত, আপনি বুঝতে পারেন না? সাধারণ আমরা বুঝতে পারি। সুবহান আল্লাহ, আজকে আপনার চেহারা বোঝা যাচ্ছে একটা কিছু আছে, হয়তো অসুস্থ, আর নয় কোনো চিন্তা আছে, কেন আপনাকে ভীষণ লাভ দেখা যাচ্ছে আজকে, বুঝি না? তো এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্দর মানুষ ছিলেন, আল্লাহ পাক তাকে ওইরকম ইজ্জত দিয়েছে, যদি নবী করিম খুশি হন তাহলে কি অবস্থা হবে? তো বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, আমরা দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক জ্বলজ্বল করছে, যেমন এটা হচ্ছে স্বর্ণের টুকরা। এরপরে আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন আপনি মারা যাওয়ার পরেও যে সদকায় জারিয়া, এই হচ্ছে হাদিস, এইটা আগে সব হচ্ছে ভূমিকা, কিন্তু শেখ আসিফ জালালের কথা আসলে এইটা, কিন্তু এর পূর্বে আমরা অনেক কিছু শুনলাম আলহামদুলিল্লাহ। হাদিস থেকে من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعده من غير أن ينقص من أو ينقص من أجورهم شيء. যদি কেউ দিন ইসলামে কোন একটা ভালো কাজের প্রচলন করে, সুন্ন হাসান, আচ্ছা বলেন তো সদকা একটা ভালো কাজ কিনা? ভালো করে বুঝবেন, সদকা নেক কাজ, ভালো কাজ, এটা তো কোরআন এবং সুন্নাহ আছে। তো যদি কেউ কোন একটি ভালো কাজের প্রচলন করে যেটা শরীয়ত সমর্থিত, আর এ কাজ তো যে কাজ করলো আল্লাহ পাক তো তাকে এই সওয়াব দিবেন, বরং এর সওয়াব দিবেন এটা আলাদা, আরো এ কাজ থেকে যারা কাজ করবে আল্লাহ পাক এদের সমান সওয়াবুল আলামিন থেকে দান করবে। যিনি এ কাজ শুরু করেছেন ইনাকে আল্লাহ, তিনি যতটুকু সদকা দিয়েছেন ততটুকু সওয়াব তিনি পাবেনি, বাকি তাকে দেখে যারা সদকা করলো ওদের সকলের সদকা সমান সওয়াব রব্বুল আলামিন এই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। তো বেদাতীরা বলে কি আমি বেদাত করি এটা হচ্ছে সুন্নাত হাসান, বলো সামনে আসেন, সুন্নাত সাইয়্যা সামনে বলুন, ওয়ামান সান্না ফিল ইসলাম সাইয়্যাতান কানা আলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন বাদিহি من غير ان ينقص من اوزارهم شيء ثم تلا هذه الايه ونكتب ما قدموا واثرهم قال فقسمه بينهم اخرجه مسلم وغيره আর যদি কেউ দিন ইসলামে ওষুধ কাজের প্রচলন করে, ওষুধ কাজ, আর ওষুধ কাজের মধ্যে বেদাত অবশ্যই শামিল, ঠিক না? শিরিক শামিল, কুফরি শামিল, আল্লাহর নাফরমানি, সব রকমের নাফরমানি শামিল। এক জায়গায় মানুষ সবাই মুওয়াহ্হিদ, তাওহীদের উপর আছে, আপনি এখান থেকে নিয়ে গেলেন এমন একটা কাজ হয়তো কোনো এক জায়গা থেকে যার মাধ্যমে মানুষ কি শিরকে লিপ্ত হয়ে গেল, আপনি প্রচলন করলেন, আপনি শিরকের কাজ শুরু করেছেন, এর তো গুনাহ হলো। এবারে এই শিরক দেহে যারা করবে সবার গুনাহ সমান গুনাহ আপনার ঘাড়ে থাকবে। এমনি ভাবে বিদাত বিদাত করলেন, যেমন কোন জায়গায় বাংলাদেশ এই বিদাত ছিল না, কিন্তু আপনি বললেন আমার ইজ্জত বাড়বে যদি নতুন একটা বিদাত করতে পারি। লোকজন বললেন সে মাশাআল্লাহ, এরকম বিদাতের প্রচলন আছে। এক তো বিদাত, আবার নিয়ত করো না, খবরদার, নিয়ত পাক না হলে কোনো আমল আল্লাহ আল্লাহ পাক কবুল করবে না। নিয়ত সহি না হলে যতই আপনি দৈনিক যদি 1000 রাকাত দোয়া করে কবুল হবে? আর 1000 রাকাত কেন বলবে আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি 1000 তা উদাহরণ দিয়ে ইবাদত হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দুই নম্বর, নিয়ত খালিস হতে হবে, জরুরি। ইমান তো আছে, ইমান ছাড়া তো কোনো ইয়ে, অর্থাৎ ইমানের পরে দুটি শর্ত জরুরি যে কোনো আমলের ক্ষেত্রে। কার তরিকা ইবাদত হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর নিয়ত হবে পাক, মানে সব নষ্ট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কেউ অসুস্থ কাজে প্রচলন ঘটায় তাহলে এর তো গুনাহ তার উপর চাপবে। এবারে যারা এই কাজ দেখে যারা কাজ করলো, এই অসৎ কাজ করলো, যে সকলের গুনা সমান গুনা তার গাড়ি থাকবে। সবাই বলি আউযুবিল্লাহ। এক জায়গায় বর্তমান জমানায় কত কিছু দেখা যায়, মানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, উদাহরণ কত ওষুধ কাজের কত কিছু আছে, মানে উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই, উদাহরণ ফিরে দেবো। আমি এই ওষুধ কাজের প্রচলন ঘটাবেন না, সবসময় চেষ্টা করবেন ওষুধ কাজ যেন বন্ধ করতে পারি। আপনি যদি দেখেন এই কাজটি আমি যদি করি তাহলে লোকজন এই কাজ দেখে আরো গলত কাজ করবে। অনেক সময় আছে জায়েজ কাজ করতে লাগে, যদি আপনি দেখেন এই জায়েজ কাজ করলে লোকজন এই কাজ দেখে ওষুধ কাজ সরাসরি কবিরা গলায় লিপ্ত হবে, তাহলে এইটাও করবেন না। কথা বুঝতে পারছেন? যদি বলেন আপনি দেখছেন, কিন্তু আপনি দেখছেন যদি আমি জায়েজ কাজ করি তাহলে এই জায়েজ কাজ করার কারণে হয়তো মানুষ একে মাধ্যম বানিয়ে আপনি সরাসরি দেখছেন না জায়েজ কাজ করে যাবে, আপনি এটাও করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাল বাইন ওয়াল হারাম বাইন ওয়া বাইনহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, কোনটা হালাল সবাই জানে, কোনটা হারাম সবাই জানে, আর কিছু কাজ আছে সন্দিগ্ধ, কিছু কাজ সন্দিগ্ধ। হালাল কি হারাম বুঝি না। আচ্ছা, যখন আপনি বলেন হালাল কি হারাম বুঝেন না, তো এই অবস্থায় আপনি এই কাজ করবেন না দূরে থাকবেন? ভালো করে বুঝলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, সবাই জানে, কিন্তু এই দুয়ের মাঝে কিছু কাজ আছে সন্দিগ্ধ, জানে না হালাল হারাম স্পষ্ট কিনা, স্পষ্ট নয়, এটা সন্দিগ্ধ। আল্লাহ রাসূল বলেছেন, ফামান ইত্তাকা শুবহাত ওয়াকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়ইসমি ওয়ামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম কাররা ইয়ারা হাওলা আল ঈমান ইউশিকু আন ইয়াতা ফি। এই অবস্থায় যদি তুমি সন্দেহ থেকে বাঁচো তাহলে তুমি তোমার দিন, তোমার ইজ্জত আবরু নিয়ে তুমি হেফাজতে থেকে গেলে, যদি তুমি সন্দেহ থেকে বাঁচো। আর যদি সন্দেহ করে যাও তাহলে তুমি হারামে পড়ে গেলে। যেমন উদাহরণ, আল্লাহর নবী দিয়েছেন আমিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাররালি ইয়ারা হাওলা আল ঈমান, যেমন একটা গরুর খাল অথবা বকরির খাল অথবা মুরগির খাল, সেটা এক জায়গায় গরু চড়াচ্ছে, পশু চড়াচ্ছে, ওখানে আছে একটা এরিয়া সেফ, মানে এখানে যাওয়া নিষেধ, মাহফুজ জায়গা, এখানে যাওয়া নিষেধ। তো আপনি যদি দেখেন আমার গরু যদি এখানে নিয়ে যায় তাহলে ও গরু ওখানে চলেই যাবে, তো আপনি এর কাছেই যাবেন না, দূরে থাকবেন। কথা বুঝতে পারছেন? কাজে যাবেন না, দেখলেন গরু যদি এখানে নিয়ে যাই আশপাশে 100 মিটার ভিতরে তো দুধ হানো চলে গেল, তো আপনি 100 মিটার 200 মিটার দূরে থাকবেন, কাছে আসবেন। তাহলে সন্দিগ্ধ বিষয় আলী থেকে বাঁচা জরুরি কিনা? কত মশালা মশাই গেছে আমরা জানি, বললাম মুশকিল, তবুও মানুষ যায়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তো এই হাদিস দ্বারা বুঝা গেল, যদি আপনি ভালো কাজ করে যান, আপনি মারা যাওয়ার পরও এই আমল আপনার জন্য জারি থাকবে। সুবহানাল্লাহ, আপনি কোরআন পড়লেন, আরেকজনকে শিখালেন, এই আমল জারি থাকবে কিনা? আপনি নিজে শিখেছেন, আরেকজনকে শিখালেন, ও আরেকজনকে শিখালেন, বড় আলিম হওয়া কোনো জরুরি না, আপনি আপনার তৌফিক দিতে পারেন। আচ্ছা, আপনি এক ব্যক্তিকে নামাজের পথ দেখালেন, সালাতের পথ দেখালেন, সে সালাতের পথে আসলো, আপনি তো এই সওয়াব পাবেন। আচ্ছা, এক ব্যক্তি যদি সালাত পড়ে, শুধু সে সালাত পড়বে না, সে যখন দিনের দিকে অগ্রসর সে নিজে সালাত পড়বে, আরেকজনকে আনবে, ঠিক না? এবার এই দ্বারা যতদিন থাকবে আপনার আমল তার সমান সওয়াব থাকবে, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি এই সেন্টারে আসেন, শুধু আপনি আসবেন না, আরো লোকজনকে আনবেন, আপনি আসলেন এসে উপকৃত হচ্ছেন, আরো লোকজনকে নিয়ে আসুন। আপনি বলবেন না শুধু আমি এটাই যাই, আমি এক ইলিম, হ্যাঁ আমি নিজেই বড় হই, আর আর কেউ শিখুক না, তো আপনি কি হলেন? আপনি বকির। ইলিম প্রচারে যারা ত্রুটি করে তারা হচ্ছে বড় বকির। ধন সম্পদ যদি কেউ না দেয় তাকে আমরা কি বলি? বকির বলি কিনা? একটা মানুষ কেরা কামাই করে কিন্তু তাই যদি জাকাত না দেয় স্বাভাবিক মানুষের লোকই মানুষটা বকি, মানুষই বলে, আল্লাহ তো বলেই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ দিয়ে বলেছে ওরা ইহসাবুল্লাযীনা ইয়াবখালুনা বকি বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রিহি বাল হুয়া শাররুল যারা আল্লাহ পাক যেসব সম্পদ তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে আল্লাহ বকিলি করে তারা যেন এটা তাদের জন্য কল্যাণকর মনে না করে, বরং এটা হচ্ছে তাদের জন্য অকল্যাণকর। তাহলে যারা মানুষের হক আদায় করো না সম্পদ থেকে, এরা কি হলো? বকিল। আচ্ছা, বাকি যে ইলিম অর্জন করলো আর ইলিম যদি প্রসার না করে তাহলে সে কি বকিল না? ভালো করে বুঝেন, আপনারা বকিল হবেন না? সবাই ইনশাআল্লাহ দিন শিখবো এবং দিন প্রচার করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আচ্ছা, যদি নেক আমল করেন তাহলে এরকম সওয়াব, পক্ষান্তরে যদি অসৎ কাজ করেন, এ বললাম আপনি সিনেমা থিয়েটার বা এরকম কুকাজে একটা পথ দেখিয়ে জোয়ার আসর হয়ে গেলেন আর এটা চলছে কোনো কোনো জায়গায় এরকম কথিত মেলা বা এরকম ভণ্ডদের আসর, ওগুলো আপনি শুরু করে দিলেন, আপনি মারা গেছেন, এ আমল যতদিন থাকবে সবার গুণা হয় সমান গুণা আপনার ঘাড়ে থাকবে, বলে না বুঝবেন স্পষ্ট কিনা? তাই সব করলেও সবের আমলও জারি থাকে কোনো কোনোটা, আর যদি অসৎ কাজ করেন তাহলে এ গুণাও জারি থাকে। তাই সব সময় সতর্ক থাকবেন আমাদের থেকে যেন পাপ কাজ না হয়, এমন কাজ যেন না হয়, পাপ কাজ যেন হতে পারে সাথে সাথে ইংলিশ শয়তান মজুদ, কিন্তু আমরা চেষ্টা করি যেন না হয়, আর বিশেষ করে এমন কাজ যেন না হয় যে কাজ করলে আমল দাঁড়িয়ে থাকে, অর্থাৎ গুনাহের কাজ। আপনি মারা গেছেন তবুও গুনাহের কাজ চালিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্নি রাজিউন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দিলে ক্ষেত্রে সচেতন হয়ে আমল করার তৌফিক দান করুন, শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন, তার যাবত সব রকমের নাফরমানি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত নামাজের সাথে আদায় করার তৌফিক দাও, তোমার হুকুম আহকাম নিয়ম তান্ত্রিক মানার জন্য তৌফিক দাও। হে আল্লাহ, রমজান মাস আসছে, রমজান মাসের জন্য আমরা নিয়ম মতো শ্যাম পালন করতে পারি, ক্যাম পালন করতে পারি, তোমার বিধি বিধান রেবতী বিধান পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা আমাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.